হচ্ছে না, আর আল্লাহর রাসূলের উপরে কেউ নেই, কোনো ব্যাটা নেই। আর আমাদের সমাজটা শেষ করার বলে সেই নবীর দোহাই দিয়ে, নবীর নাম ভাগিয়ে, নবীর সুন্নত দেই লেবাস পরে আমরা সাধারণ মানুষকে বেশি গুলাচ্ছি। আজকে সাধারণ মানুষ দাড়ি কাটা প্যান্ট স্যুট করা লোকের দ্বারা আমার ইসলামের জানা ক্ষতি হচ্ছে, সর্বনাশ আমার মতো মওলানা মলি সাহেবদের দ্বারা তার থেকে বেশি হয়ে যাচ্ছে। কেউ অস্বীকার করতে পারবে? কারণ দাড়ি কাটা লোক কিছু বললি সঙ্গে সঙ্গে তার বুকের উপর জবাব দেওয়া যায়, আর আমি মওলানা কিছু বললে আমার মুখের উপর জবাব দেওয়া যায় না। হুজুর বাবা কোথায় বদদোয়া দেবে? কথা বুঝতে পারছেন না? সাবধান, যারা পাকামো করবে কোনো রকম একবার টান টেনে বর্ডারটা ওদিকে পার করে দিও, তারপর ওদিকে করো। আমার মুসলমান আল্লাহ রাসূল নিজের মেয়েকে চেনা কাপড়ে বিয়ে দিলেন, এবারে কন্যা বিদায়ের পালা এসেছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে আম্মাজান ফাতিমার দিকে আগিয়ে আসে। আল্লাহ রাসূল আম্মাজান ফাতিমাকে দেখেন, ফাতিমা আল্লাহ রাসূলকে দেখে, আরে বাপ বেটির করুণ দৃষ্টি, করুণ দৃষ্টিতে একে অপরকে দেখে জর্জর করে কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে আগিয়ে এসে আম্মাজান ফাতিমার কপালে টেকে চুমা খাই। এরপরে আম্মাজানকে বলে, এ মা যা যা যা নিজের বাড়ি চলে যাও, নিজের ঘরেতে চলে যাও। এই বলে আল্লাহ রাসূল আস্তে আস্তে একটা ছেঁড়া নামাজের পাটি আগিয়ে দেয়। আগিয়ে দেওয়ার পরে আম্মাজান ফাতেমাকে বলে, এই ফাতেমা তোমার গরীব দরদি বাপ তোমাকে দিলে অনেক কিছু দিতে পারে, কিন্তু আমি তোমাকে একটা ছেঁড়া নামাজের পাটি হাতে তুলে আলীর সাথে শ্বশুর বাড়ি পাঠাবো। ছেঁড়া নামাজের পাটি দিয়ে পাঠাবো। এই ফাতেমা শোনো, তবে একটা কথা বলে দিই, আল্লাহ তোমার সংসারে যদি কোনোদিন অভাব দেন, তুমি আমাদের পার্টিটা দিচ্ছি আল্লাহর কাছে দোয়া চাইবে, ইনশাআল্লাহ আমি মোহাম্মদ বলছি আল্লাহ তোমার সংসার থেকে অভাব দূর করে দেবে। বুঝতে পারছেন না? এই আমার যুবকরা কারা বিয়ে করনি হাত তোলো, তোল। আর কে আছে? আম্মাজান ফাতেমা ছেঁড়া কাপড়, আম্মাজান ফাতেমাকে আল্লাহ রাসূল ছেঁড়া নামাজের পাটি হাত নামাও, দেখাতে হবে। আম্মাজান ফাতেমাকে ছেঁড়া নামাজের পাটি নিয়ে বিদায় দিয়েছে। তোমরা নিজের বউকে ছেঁড়া নামাজের পাটির সঙ্গে আনতে পারবে? শ্বশুরের কাছে মাল ঝাড়বো না বলবে? হিরো হন্ডায় লোভ করবো না বলবে? 1,00,000 টাকার বিনিময়ে বিক্রি হবো না ওয়াদা করতে পারবে? যদি পারো বসো, নাই চলে যাও। কথা আমার বুঝতে পারছেন না? খারাপ লাগছে, খারাপ লাগছে। ছোটবেলায় নিম পাতা জানেন, নিম পাতা বাচ্চাদের গাল চুড়ে গালে নিম পাতা এরা নিম গেছে, বুঝতে না? তিতো বাচ্চারা একদম শিখে গাল তো তিতো লাগতো, তো কড়ুয়া তীখা লাগতো না? কিন্তু মা ওটা খাওয়াতো ভালো করতো না খারাপ করতো? কেন ওটা খেলে কি হয়? হ্যাঁ, খোস পাচড়া চুলকারি এক কথায় রক্ত পরিষ্কার হয়, তাই তো? তাই একটা নিম পাতা খান না, একটা তেতো লাগে লাগুক না, ও থেকে দেখবেন ইমানি খোস পাচড়া দূর হয়ে যাবে। বুঝতে পারছেন না? এই আমার যুবক ভাইরা কারা যৌতুক নেবে না হাত তুলে দেখা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, এই ছেলের বাপ কারা নেবে না হাত তুলে দেখা। ছেলের বাপরা কি বদমাইশ, এই অসভ্য বুড়ো হাত তুলতে পারছো না? ছেলেদের বিয়েতে নেবে হাত তুলো, যাদের ছেলের বিয়ে হতে বাকি আছে, কারণ ছেলের থেকে ছেলের বাপ আজকাল বেশি লিখছে। কথা ঠিক না ভুল বলছি? এই ছেলের বাপ কারা আছে হাত তুলো ছেলেদের বিয়েতে নেবে না দেখে। ছেলের বাবারা যৌতুক নেবে না বলেছে, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামাও। যদি নাম কি হবে? দেখে নেবে না, চুপি চুপি নেবে, আর বলবে আল্লাহর কসম বলছে এক পয়সা নিয়েছি। কেউ বলতে পারবে না মেয়েরা ভাইয়ের জলসায় হাত তুলেছিলাম? কে বলবে? যার কাছে নিয়েছো তাকেই তো চেপে দিয়েছো যে শ্বশুর এই টাকাটা নিলাম, কাউকে বলার দরকার নেই। সে আমার বাড়ি কে কোথায় আপনার মেয়েকে কি বলবে? হুমকি দিয়ে চলে এসছে। এর মধ্যে দালাল কেউ আছো? দালাল আরে ঘটক দালাল নয়, কিছু কিছু ছেলের বুনাইরা দালালি করে না, দুলে ভাইরা দালালি করে না। আরে আপনার কারো রাগ হচ্ছে, আপনিও তো কারো দুলা ভাই, আমিও কারো দুলা ভাই, আমরা কি দালালি করি রে? করি আমরা, দু চার পেশা আছে না দালালি করে না? রাগ করলে হবে না বন্ধু, যদি দিলে সৎসাহস থাকে তবে এই মজলিসে বসতে পারবে, তা নাহলে বসা খুব কঠিন, সবসময় চিমটির আঘাত লাগবে। কিছু কিছু বুনাই আছে দালালি করে করে নিজের বোন মরে যাচ্ছে, দেখা দেখির ব্যাপার নেই, ছালির শালির বিয়ে টাকা জমাচ্ছে, নিজের বোনের অসুখ করেছে মরে যাচ্ছে, দেখার টাইম নেই, শালির বিয়ে টাকা জমাচ্ছে, নিজের ভাই খেতে পাইনি ভিক্ষা করে ভাইরা ভাইয়ের অপারেশনের পয়সা দিচ্ছে, আব্বা বলছে বাপ শোন এইদিকে আয়, আব্বা তুমি বকুনি চুপ করো, বাড়িতে যে তো আপনার বগুড়ার দইলে শ্বশুরের পায়ে সালাম করবে, আব্বা যান ভালো আছেন, বাপের সাথে কথা বলার টাইম নেই, বললে বলবে বলছে। বাংলাদেশে আমি একটা জিনিস আছে খুব ভালো উপলব্ধি করেছি, বিয়ে শাদির পরে এক সংসারে থাকার ইচ্ছা খুব লোকের কম আছে, আমি বুঝতে পেরেছি কেন গো, ছোট থেকে মা বাপ একদম কোলে করে নিয়ে মানুষ করলে, একটু বড় হলে গরম বিবি পেয়ে যায়, আর মা বাপ কিচ্ছু নাই, হ্যাঁ এখন স্ত্রীর জন্য সব ভুলে গেলে, মা বাপ সব শেষ, ঘরে বসে ভিডিও গেম খেলছে, মা ফোন করেছে বাপ কেমন আছে, বলে তোমায় একটু ফোন করতেই যাচ্ছিলাম, আবার বউয়ের হয়ে দালালি করবে, তোমার বৌমা বলছিল মার ফোন করো না, বউ কিচ্ছু বলে, কথা বুঝতে পারছেন না, যেটা খালি একটু ছড়িয়ে দিলাম মাথায় রাখবেন, টাচ দিয়ে দিলাম। আমার মুসলমান কেয়াল করে শুনে রেখে দিন, আম্মা জান ফাতেমা মায়ের বাড়ি চলে গেল, শ্বশুর বাড়ি চলে গেল, আল্লাহ রাসূল কন্যা বিদায় করে দিলেন, নিজের মেয়েকে বিদায় করে দিয়ে আল্লাহ রাসূল হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করে দেয়। এইবারে আম্মা জান ফাতেমা নিজের বাড়িতে ঘর কন্যা করতে আরম্ভ করে দেয়, সংসার করতে আরম্ভ করে দেয়, কিন্তু অপ্রিয় হলেও সত্য কথা, একটা দিনে এমন আছে আম্মা জান ফাতেমার বাড়িতে একটা দিনে অভাব দেখা দেয়, অভাব দেখা দিয়েছে আম্মা জান ফাতেমার বাড়িতে, অভাব দেখা দিয়েছে, বিশাল অভাব। ইমাম হাসান ইমাম হোসেনের জন্ম হয়ে গেছে, অভাব দেখা দিয়েছে, এখন কি হবে অভাব, বাচ্চাগুলো কান্দে তাকে খাওয়ার কিছু নাই, আম্মা জান ফাতেমা হযরত আলী কে বলে হুজুর বাড়িতে কিচ্ছু নাই, হযরত আলী বলে কি করা যাবে বলো, সঙ্গে সঙ্গে আম্মা জান ফাতেমা বলে হুজুর গো একটা কাজ করা যেতে পারে, আমার নিজের একটা চাদর আছে, ওই চাদরটা বাড়িতে বাইরে বাজারে যেয়ে বিক্রি করে দেন, চাদরটা বিক্রি করে যে টাকা পাবেন ওই অর্থ দ্বারা বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসুন। হুজুর অর্থ পাবে ওই যদি খাবার কিনে আনবে, না ফাতেমা ওটা তোমার চাদর, ওই চাদর আমি বিক্রি করি, বাচ্চাগুলো খাবে নিয়ে যান না, কি হয়েছে তাতে, না ফাতেমা চাদর বিক্রি করতে চলে গেছে হযরতে আলী, আম্মা জান ফাতেমা আব্বার কথা মনে করেছে, আর আব্বা বলেছিল নামাজের পাটি বিছিয়ে দোয়া চাইবে, দোয়া চাইতে আরম্ভ করেছে। একজন মানুষ বলছে আলী হুজুর আপনি এখানে কেন, বলে আমি চাদর বেচতে এসেছি, বলছে আল্লাহ আমাকে দিন আমি কিনে দিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে, কত তুমি যা দেবে দাও, বলে হুজুর ছ টাকা রাখি, ছ টাকা কত, ছয় দেবে বাস, কিছুক্ষণ রাস্তা আসার পরে একজন মানুষ এসে বলে আলী তুমি একটু আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো, তুমি আমাকে যদি কিছু খাও, তোমার আল্লাহর দোহাই দিয়ে বলছি, তোমার আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, তুমি আমায় যদি কিছু খাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব, আমি আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, তুমি আমাকে কিছু দাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব, জানলার অবস্থা যা, এই ছটা গাছের বিবি ছেলে মেয়ে বাচ্চা কারো কথা মনে পড়লো না, তারা খেতে পায়নি বলে চাদর বেচতে এসেছে, আল্লাহর বাস্তা দিয়েছে বলে যা যা নিয়ে ফিরতে ফিরতে মনে পড়ে গেছে এবারে বউ দেবে রে, আমার বউ চাদর বেচে খাবার কিনতে বলেছিল, এবার বউ রেগে যাবে সর্বনাশ করেছে, আমি আল্লাহর কথা বলেছি দিয়ে ফেলেছি এবারে কি হবে। সাতপাঁচ চিন্তা করছে, হঠাৎ করে একজন মানুষ রাস্তা দিয়ে আগিয়ে এসছে সুন্দর একটা উটনি নিয়ে। শুনুন, আগিয়ে আসার পরে হযরতে আলী কে বলে কিনা, এ আলী হুজুর, হ্যাঁ বলুন, আমার এই উটটা কিনবে বুঝে, ঘরে খেতে পাইনি চাদর বেচে পয়সা নিয়ে যাচ্ছিলাম তাই ভিখারিকে দিয়ে বউকে বউ বাচ্চার জন্য কিনবো চিন্তা করছি, তুমি ফের উট কিনার কথা বলছো, বলছে উটটা একবার দেখে কেমন, বলছে হ্যাঁ খুব সুন্দর, ও এত সুন্দর উট তো দুনিয়ায় আমি জীবনে কখনো দেখিনি, কিনুন না উটটা, বলে পয়সা নেই ধারে নিয়ে যান পরে দেবেন, ধারে নিয়ে যান ক্রেডিটে নিয়ে যান তাহলে দাও, কত বলে একশো টাকা পরে দেবেন, কিন্তু বলে হ্যাঁ দেবো ভাই, উঠটা একশোটা টাকা দিয়ে কিনে নেয়, কদম বা কদমে গিয়ে যাবে, এক কদম দু কদম করে চল্লিশটা কদম পার হয়েছে, একজন মানুষ এসে বলে এ আলী এত সুন্দর উট আমি জীবনে কোনো সময় দেখি নাই, এ আলী কি তুমি উটটাকে বিক্রি করবে, আলী উটটাকে তুমি বেচবে, হ্যাঁ বিক্রি করবো কত দেবেন, বলে তোমার জিনিস তুমি মালের দাম বলো, আমার কোনো আইডিয়া নেই আপনি বলুন, তোমার এই উটটার জন্য আমি 160 টাকা দিতে পারি, বুঝাইনি উট নিয়ে নিন 160 টাকায় বিক্রি করেছে, আম্মা যান ফাতেমা নামাজের পাটিতে দাঁড়িয়ে দোয়া চাই, নামাজের পাটিতে সজদায় দোয়া চাই, নামাজের পাটিতে রাকুতে দোয়া চাই, নামাজের পাটিতে সুজুদে দোয়া চাই, নামাজের পাটিতে বসে বসে দোয়া চাই, আর বলে কিনা আল্লাহ তুমি আমার স্বামীকে কামিয়াব করে বাড়ি ফিরিও, এই দোয়া চাই আল্লাহ আমার সংসারের অভাবকে তুমি দূর করো, এই দোয়া চাইছে একজন, বলে আলেম আমি তোমার উটটার জন্য 160 টাকা দিতে পারি, বলে ভাই কিনে নাও, এই বলে উটটা বিক্রি করে পিছনের ভাইকে দৌড়ে দৌড়ে যে ডেকে বলে ভাই তোমার এই 100 টাকা তুমি ফিরিয়ে নাও, আলি 100 টাকা ফিরিয়ে দেয়, ও ভাই আলী দান করেছিল ক টাকা, উট কিনেছিল ক টাকায়, উট বেচলো কত, পিছনের লোককে 100 টাকা ফেরত দিল, আলীর কাছে থাকলো কত 6-10 কে কগুন হলো, চাঁদা তুলবো না ভাই, এখন দানের ওয়াজ কেউ করেই না, কেন বলেন তো দানের ওয়াজ করলে লোক আস্তে আস্তে উঠে, বুঝতে পারছেন না, দানের ওয়াজ করলে আস্তে আস্তে উঠে পালে, কেন বলে এইবার চাঁদবে রে, এইবার চাঁদবে, এই দিল এই দিল এই দিল এই চাইল, চাঁদা তুলবো না ভয় নেই, প্রসঙ্গ তো এসেছে তাই বলছি, আমার লাইন রাসূলের পলিটিক্যাল লাইফ, মামার মুসলমান হযরত আলী মহান আনন্দের সঙ্গে বাড়িতে চলে আসে, আসার পরে আম্মা জান ফাতেমাকে ডাক দিতে থাকে, এই আলী এই ফাতেমা ফাতেমা ফাতেমা আইনা ফাতেমা আইনা ফাতেমা ওয়ালাত লব্বাইক ইয়া আলী, এই আমার স্বামী এই হুজুর, এই আলী আমি আপনার সামনে হাজির আছি, বলুন কি ব্যাপার, ফাতেমা আজ আমি আল্লাহর সাথে ব্যবসা করে এসেছি, বলুন সুবহানাল্লাহ, আজ আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি, কেন বলছে ঘটনা শুরু, আজ এই এই হয়েছিল, বেরোলাম চাদর তো তোমার বিক্রি করেছে, একজন পয়সা চেয়েছে 6 টাকা দিয়ে দিয়েছি, বলে হ্যাঁ এই আল্লাহর সঙ্গে ব্যবসা, বলে না শোনো শোনো শোনো আরো খবর আছে, এই একটা উট আসলো 100 টাকায় কিনলাম, তারপর 160 বিক্রি করলাম, পূর্বের লোককে 100 টাকা দিলাম, 60 টাকা বাঁচলো, এই দেখো 60 টাকা নিয়ে এসেছি, আল্লাহর সাথে ব্যবসা নয় বলো, খুব হাসছে, বলে চলে আমার আব্বা জানকে যে এই ঘটনাটা শোনায়, আব্বা জানকে যে শোনায় আমার মুসলমান এই বলতে আম্মাজান ফাতেমা হযরতে আলী আর নান্না মুন্না বাচ্চা ইমাম হাসান আর হোসেন কে লিয়ে আল্লাহ রাসূলের দরবারেতে হাজির হয়ে সালাম দেয়। আল্লাহ রাসূলের দরবারে আম্মাজান ফাতেমা যে দেখে পুরো দরবারটা কি আনন্দ করছে, হাসছে, আর আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল নিজের আপনার মসনদ থেকে নেমে এসে হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলে, এ ফাতেমা আমার বুকে আয়, আমার মেয়ে আমার কাছে আয়। আসো ফাতেমা, আপনার জামাই কি করেছে জানেন? সব জানা আছে, চুপ কর। আমি সব জানি রে, পালিয়ে বলতে হবে না, আমি জানি। কি জানেন? বুঝে তোর স্বামী আজ আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে তো? আপনি কি করে জানলেন? বুঝে বুকা গোতাকারে ঘটনাটা তুই বলবি না আমি বলবো? হযরত আলী আম্মাজান ফাতেমাকে চাপ বলে তুই চুপ করার জন্য হুজুরকে বলতে পারে। আব্বু আপনি বলেন, বলে শোন, এক্ষুনি আমার কাছে জিব্রাইল এসেছিল। আর বলুন না সুবহান আল্লাহ। শোন, এক্ষুনি আমার কাছে জিব্রাইল এসেছিল, তারপর তোর বাড়িতে অভাব হয়েছিল, তোর একটা ছিঁড়া কাপড়, তোর একটা চাদর বাজারে আলী বিক্রি করেছিল 6 টাকায়, আর একটা মানুষ আল্লাহর ওয়াস্তা দিয়ে চেয়েছিল, বিবি বাচ্চার কথা মনে না রেখে আলী ওই 6 টাকাও দান করে দিয়েছিল। এই দানটা সরাসরি আল্লাহর আরশে যেয়ে ধাক্কা লেগে গেছিল। এই খবর শুনে আরশের মালায়েকা ফারিস্তারা এত আনন্দ করেছে, আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকের দিনের জন্য আমাদেরকে একবার জমিনে নেমে যেতে দিন, আমরা আলীর সাথে দেখা করি। একজন মানুষ একটা সুন্দর উট নিয়ে এসেছিল, ঠিকই বলছেন, তার কাছ থেকে তুমি উটটা 100 টাকায় কিনেছিলে। বলে হ্যাঁ। বলে ফাতেমা শোন, তোর স্বামী যে মানুষটার কাছ থেকে উট কিনেছিল ওটা দুনিয়ার কোনো বেটা নয়, কোনো মানুষ নয়, ওটা আল্লাহর আরশের খোদ মিকাইল আলাইহিস সালাম ছিলেন। আর কিছু দূর যাওয়ার পরে তুই যে আলী একটা উট বিক্রি করলো 160 টাকায়, ওটা যাকে বিক্রি করলো ও দুনিয়ার কোনো মানুষ নয়, ও হলো খোদ আল্লাহর হামিলে বই। ওই ফেরেশতার নাম হলো হযরতে জিব্রাইল। যাকে বেচলো হযরত জিব্রাইল। জি আব্বু, বলে হ্যাঁ, যারো শুনবি? বলে কি শুন রে, যে উটটা নিয়ে কিনা বেচা হয়েছে ফাতেমা, ওটা দুনিয়ার উট নয়, ওই উটটার পিঠে চড়ি তোকে আল্লাহ জান্নাত ঘুরে বেড়াতে হবে। বলুন শুন, আল্লাহ রাসূল কি বললে? জীবনে দুঃখ এলে, অভাব এলে, ওই নামাজের পাটি বিচে আল্লাহর কাছে দোয়া চাইবে। এখন মওলানাদের ওয়াজ হয়েছে, টেনে টেনে টেনে টেনে সেই নবীকে কি করে ছোট করা যাবে, সেই দিকে যাবে। কথা বুঝতে পারছেন না? ঠেলে টেলে টেলে টেলে কি করে নবীকে ছোট করা যায়? কি করে এত ওয়াজ থাকতে ইয়া নবী দাঁড়িয়ে পড়তে হবে কেন? কেন দাঁড়িয়ে পড়তে হবে কেন? আর কোনো ওয়াজ নেই, ফের ঘুরে ফিরে ঘুরে ফিরে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে কেন? আর কোনো ওয়াজ নেই। ইসলামের পলিটিক্যাল লাইফ, রাসূলের পলিটিক্যাল লাইফ চলে গেল, রাজনৈতিক জীবন কোথায় গেল, সামাজিক জীবন কোথায় গেল, আল্লাহ রাসূলের সিয়াসত কোথায় গেল, আল্লাহ রাসূলের জঙ্গ কোথায় গেল, আল্লাহ রাসূলের টেনে টেনে টেনে টেনে টেনে টেনে টেনে টেনে নিয়ে গেল, একটা আয়াত সামনে পেল, কি আল্লাহ বলেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ব্যাস ওইখানে যে ব্যাটা লক হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? আর কিচ্ছু খুঁজে পেলুনি। ওই যে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ নবী, এই আমি তোমাদের মতো মানুষ, ব্যাস বগল বাজার থাম। নবী বলেছে আমাদের মতো মানুষ, আমিও মানুষ, নবীও মানুষ, হুমনে জ্বালান না নুরে জ্বালুন, চিন্তার কি আছে? কথা আমার বুঝতে পারছেন না? আমার নামের আগে তাদের প্রোনাউন্সিয়েশন কত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। আল্লামা মুজাহিদিনে মিল্লত মুজাহিদিনের দৌড়ান, চার পাঁচটা আমাদের মতো পিজ্জা তাকে ভেতরে ভরে গেল। আর ওয়াজ হচ্ছে যার ওসিলাই করে খাচ্ছি, যার ওসিলাই দাওয়াত হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের ওসিলাই, সেই রসুলের গলায় ছুরি চালাতেই তারা নেমেছে রাস্তায়। নিজেরা তো করছে করছে, আমরা পীর অলি আউলিয়া বুজুর্গানে দিনদের কথা বললে আবার আমাদের পিছনে লাগে। হ্যাঁ, ফুরপুরের পিসেবরা বাপ দাদার ওয়াজ ছাড়া ওরা ওয়াজই জানে না, কথা বুঝতে পারছেন না? আচ্ছা, যদি ওই কথা বলেন তো আমি ওয়াজ করে দেখাতে পারি, কিন্তু আপনার এই কথারও ডাইরেক্ট জবাব আমি দিতে পারি। এই কথা বুঝতে পারছেন না? শুনে লও, ফুরপুরার পীর সাহেব পীরজাদারা বাপ দাদা ছাড়া ওয়াজ জানে না যেমন বলছেন, দুনিয়ায় যারা ফুরপুরা পীর সাহেবদের দেখতে পারে না, এমনকি যত পীর সাহেব মাওলানা মলি সাহেব আছে প্রত্যেকে ফুরপুরার পীরের বাপ দাদা ছাড়া তারা ওয়াজও করতে পারে না। কথা বুঝতে পারছেন না? এর তিন নাম্বার দাদু আবু বাকার সিদ্দিক, চার নাম্বার দাদু পিরানি তরিকাতে, চার নাম্বার দাদু শাহ সুফি ফতে আলী ওয়াইসি, পাঁচ নাম্বার, ছয় নাম্বার, সাত নাম্বার, আট নাম্বার, নয়, দশ, এগারো, বারো, তেরো নাম্বারে খাজা মঈনুদ্দিন চিশতি, সমসময়িক শুনে যাও এর দাদু হচ্ছে আবু বাকার সিদ্দিক, আপনার কি বলে আব্দুল কাদের জিলানী, এর আরেক দাদা নূর মোহাম্মদ চাঁদগামীর ওপরে চলে যান তিনি মুজাদ্দিদ আল ফেসানি, এর আরেক দাদা বাহাউদ্দিন নকশবন্দি, এর আরেক দাদা হযরত আলী, এর আরেক দাদা হযরত উসমান, এর আরেক দাদা হযরত উমর ফারুক, এর আরেক দাদা সিদ্দিক আকবর আবু বাকার, এর আরেক দাদা অর্থাৎ ৩৫ না আপনার ৩৩ নাম্বার দাদু মেহরামের যার নাম হলো মোহাম্মদুর রসুল, বলুন সুবহানাল্লাহ, বলুন এবারে। আমি যদি ঘুরিয়ে বলি আমি আমার দাদুর কথা বললে হিংসা হয়তো, তোমরা আমার দাদুর নিয়ে ওয়াজ করো কেন? কথা আমার বুঝতে পারছেন না? নাসাল্লামাটা খুলে দিলে আদম আলাইহিস সালাম থেকে আসবে। গর্ব করি না, অহংকার করি না, যারা বলে তাদের মুখে একটা করে লাগাই শুধু, এরা আমার দাদু। এবার এদের ওয়াজ না করলে কার ওয়াজ করবে? ওম যদি তুমি হৃদয়ং রব তদস্তি হৃদয়ং তব প্রজাপতি রিচি গায়ত্রী চন্দ্র ওম নমো নমঃ, ওয়াজ করো। কথা বুঝতে পারছেন না? এই ওয়াজ করতে হবে এবারে। তাহলে এবারে কি বলে মহালয়ার মন্ত্র পড়তে হবে। বলে হুজুর আপনি কি করে জানলো? আমি বিভিন্ন ধর্মের উপরে একটু পড়াশোনা করে দেখেছি। এবার যদি আল্লাহ রসুলের ওয়াজ, রসুল তো আমার দাদুর মধ্যে পড়ছে, যেহেতু আমি আউলাদের রসুল, নাউজুবিল্লাহ অহংকার করছি না, কারণ আম্বাজান ফাতেমারও কবর ছাড়বে না, আমাকেও কবর ছাড়বে না, কবর আমল দেখে, ওটা নিয়ে অহংকার করি না। কিন্তু তর্কের খাতিরে বুঝাতে গেলে এইভাবেই বুঝাই, আমার ৩৩ নম্বরে আল্লাহর রসুল আছে, তোমরা আল্লাহর রসুল আবু বাকর সিদ্দিকি উমর ফারুক ছাড়াও ওয়াজ করতে কেউ পারবে পৃথিবীতে? তাহলে ওয়াজ করতে গেলে তাহলে হিন্দু ধর্মের নিয়ে ওয়াজ করতে হবে, তাহলে খ্রিস্টানদের নিয়ে ওয়াজ করতে হবে। কি হলো আমার দাদুর কথা আমরা বললে দোষ, তোমরা বলছে কেন? কি বলে কৃষ্ণ কেয়া তো রামলীলা মানে কেয়া তো ক্যারেক্টার ঢিলা, আমাদের হোলি হয় জানেন? হোলি হোলি জানেন না? কলেজের একটা ছেলে একটা মেয়ের গায়ে রং দিয়ে দিয়েছে, তার ভাইয়েরা এসে বলে তোকে মারবো ফাটাবো, তুই আমার বোনের গায়ে রং দিয়েছিস কেন? আর হোলির ইতিহাসটা হচ্ছে আমার প্রতিবেশী ভাই যারা আছে হিন্দু ভাইদের, শ্রীকৃষ্ণ রাধাকে নাকি রং লাগিয়েছিল, তো ইও কি করেছে আমাদের কলিযুগে কৃষ্ণ রাধাকে রং দিয়েছে, আর রাধার ভাই এসে বলে এক চড়ে বাপের নাম বুলাবো, তখন মনের দুঃখে বলছে বলে কৃষ্ণ করলি লীলা আর আমরা করলি ক্যারেক্টার ঢিলা। বুঝতে পারছেন না? মানে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে ক্যারেক্টার ঢিলা। ও তোমরা আমার দাদুর কথা বললে দোষ রে আর আমরা বললি দোষ, তাই তো? ও আর যদি ক্ষমতা থাকে তোমাদের দাদুর কথা ওয়াজ করো, গে যাও খবরদার, পিরানে তরিকাতদের বুজুর্গারে দিনদের কথা বললি ফুরফুরা সিলসিলা সব দাদু পড়ে যাবে। যদি পারো তোমার দাদুর নিয়ে ওয়াজ করো, আর যদি না করতে পারো আমার উপর রাগ না করে দাদুর উপরে রাগ করো। যদি দাদু বেঁচে থাকে যে বলো হে দাদু তুমি কেন মেহরাব সিদ্দিকীর দাদুর মতো আমরা আল্লাহর ওলি হতে পারুনি, তুমি কেন বিয়ে কেন কেন তাস পেটো, কথা বুঝতে পারেন না? কেন মেজ উজিরের মতো মুফতি আজম হতে পারুনি, কেন বড় উজিরের মতো হতে পারুনি, কেন তুমি সাব্বিরের দাদুর মতো হতে পারোনি? কথা বুঝতে পারছেন না? দাদুর মাথায় যে মারো লাঠির বাড়ি ঠাকিয়ে দাও আর বলো, আর মরে গেলে কবরের সামনে যে হাত বেঁধে গাল দাও, কেন তুই আল্লাহর ওলি হতে পারিসনি, কেন মুজাদ্দিদ হতে পারিসনি, কেন পীর হতে পারিসনি? রাগটা দাদুর উপর ঝাড়ো। আরে আমাদের দাদু আপনাদের দাদু নয়, সকলের দাদু নয়, আমাদের দাদুকে আল্লাহ করেছিলেন তাই আমরা চিৎকার করে বলি, তা কিয়ামত দুনিয়া শেষ হয়ে যাবে, আল্লাহর ওলিদের শান শওকত রুতবা মর্যাদা আমাদের জওয়ানদের শরীরে একমাত্র এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তাদের অসম্মান আমরা মেনে নিতে পারছি না, পারবো না, এটা বাস্তব। কথা ঠিক না ভুল? আমরা পেয়েছি, বুঝেছি, জেনেছি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এটা গেল দুনিয়া আর একটা সাইড, দুনিয়ার একটা সাইড। এবারে আস্তে করে আপনাকে আগিয়ে দেবো আল্লাহ রাসূলের পলিটিক্যাল লাইফ, আর একটু বার করে দেবো মুসলমান আল্লাহ রাসূলের পলিটিক্যাল লাইফটা আর একটুখানি দেখে দিন। দিন দুনিয়ার বাদশা এক সময় মক্কার দুর্গম গিরি দুর্গম পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, হযরত আনাস আল্লাহ রাসূলকে দূর থেকে ফলো করতে আরম্ভ করে, আল্লাহ রাসূলকে দূর থেকে ফলো করছে, আল্লাহ রাসূল দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহ রাসূলকে আনাস পিছন থেকে লুকিয়ে লুকিয়ে ফলো করছে, আমার রাসূল পিছন বিনা আনাসকে বলে, এই আনাস আমাকে এভাবে ফলো করো না, আমাকে আমার রাস্তায় তুমি ছেড়ে দাও। আপনার শত্রু চতুর্দিকে আপনার দুশ্মন, কি করে আপনার একা বাঁচতে দি? থাক না, আল্লাহ তো আছে, হেফাজত করবে, আমি ছাড়ো না, আমি যাই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, হযরত আনাস বলে কিনা, আল্লাহর রাসূল আমাকে যতই বলুক আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় নবীকে যদি কেউ আক্রমণ করে, আল্লাহর রাসূলকে যদি কেউ কষ্ট দেয় বড় বিপদ হবে, এই চিন্তা করি আল্লাহর রাসূলকে আমি পেছন থেকে আবার ফলো করতে আরম্ভ করে দিই। আনাস বলছে আল্লাহর রাসূলের গায়ে, আল্লাহর রাসূলের গলায় যে চাদরটা ছিল বেড়ে দাও, ইন নাজরানি নাজরান দেশের একটা চাদর ছিল, নাজরান দেশের চাদর বেড়ে চাদরটা আল্লাহ রাসূল কাঁধে ফেলে রেখেছিল। যখন ডান দিকে যায় ডান দিকে হেলে, বাঁদিকে যায় বাঁদিকে হেলে, এরপরে যখন আগিয়ে যাচ্ছে হঠাৎ করে পেছন থেকে আনাস যেটা ভয় করেছে বাস্তবেও সেটা ঘটেছে। কাঁধের পিছনে যে চাদরটা ছিল কিছু দূর আগিয়ে গেছে, হঠাৎ করে আনাস যা ভয় করেছে বাস্তবে তাই ঘটেছে। পিছন থেকে হঠাৎ করে আল্লাহ রাসূলকে আক্রমণ করে দিয়েছে, চাদরটা ধরেছে, ধরে পেঁচিয়ে একটা কালো সান্ডা গরিব গোরাবা মানুষ পেঁচ দেয়, ঘোড়ায় টানে, একটা হেঁচকে টান মারে, আল্লাহ রাসূলকে জমিনে লুটিয়ে ফেলে। আনাস সহ্য করতে পারে না, দূর থেকে দেখে আরবের মর প্রান্তে ঝড় তুলে দেয়, ধরো আনাস সেই গেটের কাছে আছে, আল্লাহ রাসূলকে কেন ফেলে দিয়েছে? আনাস সহ্য করতে পারে না, আরবের মর প্রান্তে ঝড় তুলে দেয়, পাগলের ন্যায় দৌড়াতে আরম্ভ করে, পাগল হয়ে গেছে, আরবের মর প্রান্তে ধুলো উড়াতে উড়াতে উড়াতে পাগলের ন্যায় হাও হাও করে কাঁদে আর চিৎকার করে, আমার নবীকে ফেলে দিয়েছে, আমার নবীকে ফেলে দিয়েছে, মুখে উচ্চারণ করে কচি ছেলে বাচ্চা ছেলের মতো কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের কাছে এসে উলঙ্গ তলোয়ারটাকে বার করে তার ধাওয়ার থেকে গর্দানটা আলাদা করে দেবে, তার গর্দানটা কেটে ফেলবে, তাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল আস্তে আস্তে পিছন ফিরে আনাসকে ইশারা করে আঙুল দিয়ে প্রথমে এইভাবে বলে, তারপরে ইশারা করে, না না না আনাস, ওকে তুমি জানে মেরে দিও না, ওকে তুমি আল্লাহর জন্য মাফ করে দাও, আনাস মেরে দিও না, আল্লাহর জন্য ওকে মাফ করে দাও, দাঁড়াও দাঁড়াও। রাগের মাথায় দাঁড় করিয়ে দিলে, আবার নবীকে ফেলে দিয়েছে, সহ্য হবে ঠক ঠক করে কাঁদছে, আর আল্লাহ রাসূলের দিকে দেখছে। এই ক্ষমা করে দিয়া দেখে নাম্বার দিতে থাকুন, নাম্বার দিচ্ছেন তো, এই ক্ষমা করে দিয়া দেখে ওই গরিব মানুষটা আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে একসময় বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুরলি মিম্মা লিল্লাহিল্লাযী ইনদাকা। আজকে সব এবারত বাদ দিয়েছি, কেন বলুন তো, এবারতের সাথে ওয়াজ করতে গেলে আমি কোনো জায়গায় শেষ করতে পারছি না, তো আমি ঘরে শুয়ে শুয়ে রিসার্চ করলাম, স্যার চলে গেছেন, আমি ঘরে শুয়ে শুয়ে মানে ওটা চিন্তা করলাম যে আমার ওয়াজের টপিক শেষ হচ্ছিল না, তারপরে আমি দেখলাম যে আমি টোটালটা এবারত লাগবে। ভাই আপনার বাংলায় বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমার এখানে এবারত না পড়লে বলে যে মাওলানা ভালো না, আপনি যে ভাবেন ভাবুন। www.anibar.in